তোমাদের সুখের এই নীড়ে আমাকে খোঁজো না বন্ধু, আমি তো চলেছি ফিরে তোমাদের সুখের এই নীড়ে আমাকে খোঁজো না বন্ধু, আমি তো চলেছি ফিরে তোমাদের সুখের এই নীড়ে। আসরে বন্ধু আমি শেষ গান শুনিয়ে যাব অশ্রু লুকিয়ে, বন্ধু আমি স্বপ্নে রাঙিয়ে দেব এই প্রেমকে দে যাক বন্ধু, আমার হৃদয় ঘিরে তোমাদের সুখের এই নীড়ে আমাকে খোঁজো না বন্ধু, আমি তো চলেছি তীরে তোমাদের সুখের এই নীড়ে। ঝঞ্ঝার আকাশে পাখি দীর্ঘ নিশ্বাসে বন্ধু, আমি কান্তির ঠিকানা রাখি এই নাম ভুলে যেও বন্ধু, হাজার নামের ভিড়ে তোমাদের সুখের এই নীড়ে আমাকে খোঁজো না বন্ধু, আমি তো চলেছি ফিরে তোমাদের সুখের এই নীড়ে আমাকে খোঁজো না বন্ধু, আমি তো চলেছি ফিরে তোমাদের সুখের এই নীড়ে।